ডাকছে তোমাকে ডাকছে, চুনিরা তোমাকে ডাকছে, ডাকছে তোমাকে ডাকছে, শহীদরা তোমাকে ডাকছে, ডাকছে তোমাকে ডাকছে, শহীদরা তোমাকে ডাকছে, চলো তুমি সেই পথে, চলো তুমি সেই পথে, যে পথে শহীদরা হেঁটেছে, ডাকছে তোমাকে ডাকছে, শহীদরা তোমাকে ডাকছে, ডাকছে তোমাকে ডাকছে, শহীদরা তোমাকে ডাকছে, আরামায়েশ ছেড়ে দিয়ে অস্ত্র হাতে নিয়েছে, আরামায়েশ ছেড়ে দিয়ে অস্ত্র হাতে নিয়েছে, শত বাধা পাড়ি দিয়ে, শত বাধা পাড়ি দিয়ে যুদ্ধে শামিল হয়েছে, ডাকছে তোমাকে ডাকছে, শহীদরা তোমাকেই ডাকছে, ডাকছে তোমাকে ডাকছে, শহীদরা তোমাকেই ডাকছে, চলো তুমি সেই পথে, চলো তুমি সেই পথে, যে পথে শহীদরা হেঁটেছে, ডাকছে তোমাকে ডাকছে, শহীদরা তোমাকে ডাকছে, ডাকছে তোমাকে ডাকছে, শহীদরা তোমাকে ডাকছে, শাহাদাতের পিপাসা নিয়ে ময়দানে লড়াই করছে, শাহাদাতের পিপাসা নিয়ে ময়দানে লড়াই করছে, শহীদ হয়ে জান্নাতে, শহীদ হয়ে জান্নাতে সবুজ পাখি হয়ে ঘুরছে, ডাকছে তোমাকে ডাকছে, শহীদরা তোমাকে ডাকছে, ডাকছে তোমাকে ডাকছে, শহীদরা তোমাকে ডাকছে, চলো তুমি সেই পথে, চলো তুমি সেই পথে, যে পথে শহীদরা হেঁটেছে, ডাকছে তোমাকে ডাকছে, শহীদরা তোমাকে ডাকছে, ডাকছে তোমাকে ডাকছে, শহীদরা তোমাকে ডাকছে, ডাকছে তোমাকে ডাকছে, শহীদরা তোমাকে ডাকছে।